السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا এই ধারাবাহিক আলোচনায় পাপ নিয়ে আলোচনা করছিলাম, পাপ নিয়ে, যে পাপ, যে গুনাহ, কিছু গুনাহ আছে যেগুলো মানুষ নগণ্য মনে করে, যে পাপগুলোকে মানুষ নগণ্য মনে করে, কিছু পাপ আছে যেগুলো মানুষের জীবনে স্বাভাবিক হয়ে গেছে, পাপই মনে করা হয় না, স্বাভাবিক হয়ে গেছে। একটা উদাহরণ নেন, আপনার সংসারে পর্দা, পর্দা করা কি ফরজ, আর না করাটা কি হারাম, কত বড় গুনাহ, কোন গুনাহ, কাবিরা গুনাহ, কিন্তু এটাকে কেউ পাপ মনে করে, গুনাহ মনে করে না। একবারে সংসারে স্বাভাবিক হয়ে গেছে, তিন ভাই চার ভাই এক জায়গাতে আছে, এক অপরের সঙ্গে একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া ইত্যাদি, তারপর তাদের আবার দোলা ভাই, তাদের মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, সব একসাথে, কোনো ব্যাপারই নেই, এটাকে কোনো পাপই মনে করে না, যে তারা কাবিরা গুনাহ করছে ভাবতেই পারে না, ধারণাই করতে পারে না। হুজুর পারি না, হ্যাঁ যদি চেষ্টা থাকে বাঁচা কিন্তু পারছেন না, আল্লাহ তাআলা জানেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য চেষ্টা করতে হবে, কিন্তু অনেকে চেষ্টাই করে না, আমরা পারবো না। ও যারা বড় লোক, যারা হাজি বিবি, যারা ওই কি বলে হুজুরের বউ, তারা করবে পর্দা, সাধারণ মেয়েরা পর্দা করে থাকতে পারবে না, অসুবিধা আছে। তো এই শ্রেণীর পাপ স্বাভাবিক হয়ে গেছে। আপনি দেখবেন যেখানে যাবেন, যে মজলিসে বসবেন, গীবত হয় রাজনৈতিক গীবত, আর না হয় বৈয়াক্তিক ব্যক্তিগত গীবত, পারিবারিক গীবত, সংসারে সংসারে মেয়েদের মধ্যে গীবত, ছেলেদের মধ্যে গীবত, গীবতকে কিছু মনেই করে না, বল যা বলছি সত্য বলছি, তো সত্য বললে হবে, তার পিছনে বললে কি হবে, গীবত। আর এই গীবতটা কিরকম পাপ, আল্লাহ তাআলা বলছেন, ওলা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না, আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি চাও মৃত ভাইয়ের গোস্ত খেতে অপছন্দ করবে, তেমনি গীবত করাটা হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, এটাকে অপছন্দ করা উচিত। কিন্তু মানুষ পাপই মনে করে না, চলছে একাধারে লাগাতারে চলছে, এমনকি বুজুর্গরা যারা হুজুর মানুষ, যারা মুত্তাকিন মানুষ, তাদের ভিতরেও গীবত, এমনকি মসজিদের ভিতরে গীবত, কাবা শরীফে হারামে বসেও গীবত। এইভাবে গীবতকে কেউ পাপ মনে করে না, অথচ এটা হচ্ছে কাবিরা গোনা, এমন যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। কিছু কিছু পাপ আছে যে পাপগুলোকে মানে স্বাভাবিক হয়ে গেছে, তারা নগণ্য মনে করে, এমন অনেক অপরাধ আছে যাকে অনেক মানুষই তুচ্ছ জ্ঞান করে, হয়তোবা তা আপাত দৃষ্টিতে ছোট পাপ, অথবা কোন পাপ ছোট পাপ সাগিরা গোনা হতে পারে, কিন্তু সাগিরাকেও সাগিরা ভাবা, ছোট ভাবা উচিত নয়, কিন্তু তার পরিণাম আদৌ ছোট নয়, যেহেতু ছোট পরিণাম ছোট নয়, অনেকে তা ছোট জ্ঞান করেই পরোয়া করে না, অথবা ভাবে যে পুণ্য কাজ দ্বারা তা স্বয়ংক্রিয়ভাবে ধৌত হয়ে যাবে, তাই কোনো গুরুত্ব দেয় না, ভাবছে কি ছোট পাপ তো উজু করলেই ধোয়া যাবে, নামাজ পড়লেই ধোয়া যাবে, এই জন্য ছোট পাপ থেকে বাঁচতে চায় না, গুরুত্ব দেয় না, অথচ তার অজ্ঞাত সারে সেই নগণ্য অপরাধটি তাকে এমন জায়গায় নিয়ে গিয়ে খাড়া করে যে যার কথা সে মনেও কল্পনা করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, একদা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, ইয়া কি ও মুহাক্কিরাতিল যুনুব ফাইন্নালাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা তালিবা, আয়েশা তুমি ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ পাপ হতেও সাবধান থেকো, অনেক সময় তুচ্ছ কোন পাপকে ক্ষুদ্র মনে করো, সত্যিই ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র পাপ থেকেও তুমি দূরে থেকো, কারণ আল্লাহর তরফ হতে তাও লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত আছেন, ছাড়বেন আল্লাহ প্রত্যেক সাগিরাতান ও কাবিরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সবই তিনি গণনা করে রাখবেন। অনেক সময় মানুষ ছোট ধারণা করে পাপ করে এবং তার অন্যান্য ইবাদতের ফলে তা মোচন হয়ে যাবে ভেবে বার বার তা করতে থাকে, যে চলো নামাজ পড়লি মাফ হয়ে যাবে, যে হাদিসে আছে একজন পাপ করলো, বলে কে নামাজ পড়লে, হ্যাঁ বল যাও, ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, পুণ্য কাজ করলে পাপ কাজ মোচন হয়ে যায়, আর হয়ও সত্যি, আর এই ভরসাতে সে পাপ বারবার করতে থাকে, কিন্তু কাবিরা গুনাহ থেকে বিরত না হওয়ার কারণে তার সে পাপ জমা হতে থাকে এবং পরিশেষে তা তাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসলে পাপ কাবিরা গুনাহ থেকে দূরে থাকলে তবে না সাগিরা গুনাহ মাফ করা হবে। এর আগে আমরা বলেছি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে তবে সাগিরা গুনাহকে গুনাহ থেকে মাফ পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। আগে বলা হয়েছে ইজাজতুনি বাতিল কাবায়ের, নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ, ওমরা থেকে ওমরা, রোজা থেকে রোজা, জুমা থেকে জুমা, মাঝখানে সমস্ত পাপ মাফ করে দেয়। শর্ত হলো কি? কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম মুহাক্কিরাতিজ যুনুব ফা ইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুবি কামাসালি কওমিন নাযালু বাতনা ওয়াদিন ফাজাআ যা বিউদ وَجَاءَ ذَا بِعُودٍ حَتَّى حَمَلُوا مَا أَنْزَجُوا بِهِ خُبْزَهُمْ وَإِنَّ مُحَقِّرَاتِ الذُّنُوبِ مَتَى يَأْخُذُ بِهَا صَاحِبُهَا تُهْلِكُ। তোমরা ছোট ছোট তুচ্ছ পাপ থেকেও দূরে থাকো, কেননা ছোট তুচ্ছ গুনাহসমূহের উপমা হল, উদাহরণ হল এইরূপ যে যেরূপ একদল লোক সফরে গিয়ে এক উপত্যকার মাঝে বিশ্রাম নিতে নামলো, অতঃপর এ একটা কাঠ ও একটা কাঠ এনে জমা করলো, ছোট ছোট কাঠ ও কিছু নিয়ে আসে, এ কিছু নিয়ে আসে, জমা করলো। এভাবে অবশেষে তারা এত কাঠ জমা করলো যে যার দ্বারা তারা তাদের রুটি পাকিয়ে নিতে পারলো। আর ছোট ছোট তুচ্ছ পাপের পাপীকে যখন পাকড়াও করা হবে তখন তা তাকে ধ্বংস করে ছাড়বে। আমরা জানি বিন্দু বিন্দু সিন্ধু হয়, তাই না? ছোট ছোট কাঁকড় দিয়েই বা বালিকোনা দিয়েই পাহাড় তৈরি হয়, ছোট ছোট করতে করতে। যদি আপনার, আপনি বলছেন যে আমার ইবাদত, আপনি ইবাদত না করেন, তারপরে আবার একটা কথা আছে, নিয়ত থাকতে হবে, তাই না? পাপ মোচনের নিয়ত না থাকলে আপনি পাবেন কোত্থেকে? তো যদি এরকম অবস্থা হয় তো ছোট ছোট বিন্দু জমে হয়ে যাবে আপনার সিন্ধু। সিন্ধু মানে কি বাচ্চা? সিন্ধু মানে কি? ছোট ছোট বিন্দু দিয়ে সিন্ধু হয়। সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে সাগর, সাগরে যে বাহার যাকে বলে বাহার। আপনি আরবি বললে বুঝবেন তো, বাংলা বললে বুঝবেন না, কারণ আপনি বাঙালি, বুঝতে পারছেন? বাহার, বাহার মানে কি? সমুদ্র। সিন্ধু মানে সমুদ্র, যাই হোক। আর পাপ হলে পরে, সিন্ধুর মতো পাপ হলে মানুষকে সত্যি ধ্বংস করে দেবে। ছোট ছোট পাপকেও সাহাবাগণ ভয় করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শা'র ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত। তোমরা এমন কতকগুলো কাজ করছো যা তোমাদের দৃষ্টিতে চুল হতেও তুচ্ছ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই কাজগুলোকেই আমরা সর্বনাশী কার্যসমূহে শ্রেণীভুক্ত মনে করতাম। মনে করতাম কি? এইগুলোই হচ্ছে সর্বনাশী, আর তোমরা ভাবছো কিছুই না, ছোট ছোট ছোট পাপ। সুতরাং নগণ্য বিষয়কে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়, কারণ সেই তুচ্ছ জ্ঞান থেকে সৃষ্টি হতে পারে মহাবিপদ। ছোটকে নগণ্য ভাবার, গণ্যকে নগণ্য ভাবার মনোভাবই হয়ে যেতে পারে বড় পাপ। এই মনোভাবটাই যে আপনি ভাবছেন এই পাপটা বড়, অথচ ছোট ভাবছেন, এই মনোভাবটাই কি হবে, বড় পাপ হয়ে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এখানে একটি বিষয় পরিধানযোগ্য, এই যে মহাপাপের ব্যাপারে কখনো কখনো লজ্জাশীলতা, ভয় অথবা তা মহা বলে অনুভব তাকে লঘু পাপের শ্রেণীতে মিলিত করতে পারে। অনেক সময় দেখবেন পাপটা বড়, ঠিক আছে, কিন্তু আপনার মন ভাবছে কি, হ্যাঁ সত্যি বড়, খুব ভয় করছেন। তো এই যে একটা অনুভূতি, লজ্জা লাগছে পাপ করতে, এই যে অনুভূতি, ভয় লাগছে পাপটা করতে, এই অনুভূতি আপনাকে ছোট পাপ করে দেবে, পাপটা কি করে দেবে, ছোট করে দেবে। আবার কখনো কখনো লঘু পাপের ব্যাপারে লজ্জাহীনতা, পরোয়াহীনতা, ভয় শূন্যতা অথবা অবজ্ঞানে কি সবাই তো করছে, কে আর পর্দা করছে, কে আর মানছে, সবাই তো করছে, আমি করছি, সমস্যা কি আছে, পরোয়াই নেই। তো বড় ছোট পাপ হলেও সেটাকে, এই ভয় শূন্যতা অবজ্ঞা তাকে মহাপাপের মানে পৌঁছে দিতে পারে, বরং তা সর্বোচ্চ পর্যায়ে উপনীত করতে পারে। যেহেতু এখানে শুধু পাপ কার্য নয়, কার্যের সাথে জড়িত থাকে মনের অতিরিক্ত কার্য, আপনি সেটাকে ছোট ভাবলেন, আর তাই সেই পাপ কার্যকে মহা বা মহান করে তোলে। ফজাইল ইবনে ইয়াদ বলেছেন, পাপ যে পরিমাণে তোমার নিকট ছোট হবে সেই পরিমাণে তা আল্লাহর নিকট বড় হবে, এবং যে পরিমাণে তোমার নিকট বড় হবে সেই পরিমাণে তা আল্লাহর নিকট ছোট হবে। আবু আইয়ুব আনসারী রাজি আল্লাহ তাআলাহু বলেছেন, মানুষ সৎ কাজ করে এবং সে তার উপর নির্ভর করে বসে আর সেই সাথে নগণ্য অপরাধগুলিকে ভুলে যায়, ফলে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে যখন তার সেই নগণ্য পাপসমূহ তাকে পরিবেষ্টন করে রাখে। পক্ষান্তরে আর এক মানুষ পাপ কাজ করে কিন্তু সে তার ব্যাপারে সদা ভীত সন্ত্রস্ত থাকে, পরিশেষে সে নিরাপদে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। এই শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন আল্লাহুল মুস্তাআন ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। সূরা যুমার 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা সীমা লঙ্ঘন করেছে যদি তাদের পৃথিবীর সমস্ত কিছু এবং তার সাথে সমপরিমাণ আরও কিছু থাকত, তাহলে কেয়ামতের দিন নিকৃষ্ট শাস্তি হতে মুক্তির জন্য পণ স্বরূপতা প্রদান করত। যখন জাহান্নামকে সামনে দেখবেন তখন ভাববেন কি যে আমার ছেলে জাহান্নামে যাক আমি বাঁচি, আমার স্ত্রী জাহান্নামে যাক, বরং সারা বিশ্বের সমস্ত মানুষ জাহান্নামে যাক আমি বাঁচি, বরং সারা পৃথিবীর যত সম্পদ আছে যদি আমার দেওয়ার ক্ষমতা থাকে আমি দেবো, তবু আমি জাহান্নাম থেকে বাঁচব। এই অবস্থা হবে তাদের সামনে, আল্লাহর নিকট হতে এমন কিছু প্রকাশ হবে যা ওরা কল্পনাও করেনি, যেটা মানে পাপ বলে কল্পনাও করেনি, কিন্তু আল্লাহর কাছে গিয়ে দেখবে, মা আলিহাজাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব গুনে গুনে লিখে লিখে রাখা হয়েছে, মানে কল্পনাও করতে পারেনি যে এটাও লেখা থাকবে। ওদের কৃতকর্মের মন্দ ফল ওদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা ওদেরকে পরিবেষ্টন করবে। সুতরাং আল্লাহর পানা নাস্তাগফিরুল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাস্তাগফিরুল্লাহ। এমন অবস্থা সেদিনে যেদিনে আমাদের এরকম যেন না হয় যে আজ যাকে পাপ মনে করছি না সেই পাপের কারণে আমরা পরিবেষ্টিত হয়ে পড়ি। সুবহানাল্লাহ। পরিষ্কার যে নগণ্য পাপকে নগণ্য ধারণা করার দুটো দিক রয়েছে। এক হচ্ছে নগণ্য ভেবে লাগাতার করে যাচ্ছেন, ভাবছেন যে ছোট পাপ সবাই করছে আমিও করে যাচ্ছি, পাপকে আপনি তুচ্ছ করে যাচ্ছেন। নম্বর দুই, বেপরোয়া হয়ে তুচ্ছ জ্ঞান করছেন, পাপের ব্যাপারে কোনো পরোয়াই করছেন না। দুটো দিকেই থাকতে পারে ভয়ঙ্কর পরিণতি। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টিকে আরো পরিষ্কার করতে পারি। একটা উদাহরণ শুনুন যে ছোট পাপ কিভাবে সেটাকে বড় হয়ে যায়, ছোট পাপ কিভাবে আস্তে আস্তে সেটা বড়র দিকে টেনে নিয়ে যায়। খুব সহজ, আমাদের সংসারে আমাদের জীবনে আমাদের চলার পথে এই উদাহরণটা সবারই সামনে আসতে পারে, প্রত্যেক পুরুষের প্রত্যেক রমণীর কাছে আসতে পারে। একটা অবৈধ নারী যার প্রতি দিকপাত করা, বিশেষ করে সকাম দৃষ্টিপাত করা, সকাম দৃষ্টিপাত বোঝেন কাকে বলে? সকাম দৃষ্টিপাত মানে নারী পুরুষের যে একটা আকর্ষণ থাকে, যে লোভ যৌন চিন্তা কামধারা কামভাব ভিতরে থাকে, সেই নিয়ে যে যদি আমার ওইটা আমার স্ত্রী হতো, কমসে কম আপনি যদি ভালো লোক হন তো ভাববেন কি যদি আমার স্ত্রী হতো, আর ভালো লোক না হলে যদি ভাববেন কি যদি আমি ওকে, তাই না? এরকম একটা ভাবনা আসে মনে মনে, ভালো লোক হলে হয়তো ভাববেন যদি আমার স্ত্রী হতো ভালো হতো। তো এই যে একটা সামান্য দৃষ্টিপাত মেয়েটার দিকে তাকিয়ে দেখলেন, ব্যাস, এই তাকানোর ফলে কি হবে? বাধ্যত তা একটি ছোট পাপ, একটা মেয়ের দিকে তাকানো কি ছোট পাপ। কিন্তু তার পরিণাম উক্ত দুই পদ্ধতিতে ভয়ানক হতে পারে। উক্ত মানে যেটা আগে বললাম, নগণ্য ভেবে লাগাতার করছেন, ছোট পাপ তো বারবার তাকিয়ে দেখছেন। কবার তাকানো যাবে মেয়েটার দিকে? একবার নজর পড়ে গেলে ফিরিয়ে নেন, আর দ্বিতীয়বার তাকানো যাবে না। আপনি ভাবছেন ছোট পাপ তো বারবার তাকাচ্ছেন, যেই পেরুচ্ছে তার দিকে তাকাচ্ছেন, যেই পেরুচ্ছে উজু করলে মাফ হয়ে যাবে, তাই না? তাকিয়ে থাক, তাকাচ্ছেন তাকাচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে কি, বেপরোয়া। বেপরোয়া কি, আয় কি হবে এই পাপ, আর কি হবে এই পাপ, ধরবে না আল্লাহ, কোনো পরোয়া নেই। এইভাবে আপনি দুই পদ্ধতিতে ভয়ানক পরিণামে পৌঁছতে পারেন। চক্ষু এমন এক অঙ্গ যার দ্বারা বিপত্তির সূচনা হয়। আপনারা জানেন তো যে চক্ষু এখানে জাদু জানে সখা, চক্ষু এখানে জাদু জানে সখা, একই আঁখি ইশারায়, কি বলে বহু যুগ যুগ ধরে তপস্যা করা সমস্ত উবিয়া যায়, একদম শেষ হয়ে যাবে। তার মানে আপনার তপস্যা সব নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। কিভাবে? শুধু একটা আঁখি ইশারাতে, চোখের ইশারা মেরে দিলেন, বাস নজরবান মেরে আমায় ঘায়েল করেছে, তখন হয়ে নজরবানে ঘায়েল হয়ে যাবেন। তো চোখাচোখি থেকে শুরু হয় কিন্তু শেষ হয় মাখামাখিতে। প্রথমে কি হয়? চোখাচোখি, তারপরে মাখামাখি, মুখামুখি, গলাগলি। এই ছোট্ট অঙ্গের টুকরা, এই অঙ্গে অঙ্গে অঙ্গের টুকরা থেকে এই সূত্রপাত হয় সর্বনাশী বড় অগ্নিকাণ্ডের। আপনার দেশলাই জানেন, দেশলাই, হ্যাঁ দেশলাই দেখেছেন, একটা মাত্র কাঠি থাকে, সেই কাঠির মাথাতে সামান্য পরিমাণ কি থাকে? বারুদ। এই বারুদটা সারা বিশ্বকে জ্বালাতে পারে না? পারে না, সারা বিশ্বকে জ্বালিয়ে দেবে এইটুকু বারুদ যদি আপনি অবহেলা করেন, অবজ্ঞা করেন, লাগিয়ে দেন এখানে, আপনি খেয়াল করেন না। তারপর আস্তে আস্তে লাগতে লাগতে সারা বিশ্বে হাওয়া যখন দেবে, ঝড় যখন দেবে, দেখেছেন বনে আগুন লাগাতে কি হয়? বনে যখন আগুন লাগে, বিশাল জঙ্গল, সেই জঙ্গলে যখন সামান্য এক জায়গায় কে হয়তো সিগারেটকে ফেলে দিয়েছে, পরোয়া নেই, সিগারেট খেলেও ফেলে দিল, কোনো পরোয়া নেই, অথচ সেই সিগারেটটা পুড়তে পুড়তে পাতায়, সেই গরম তপ্ত পাতায় গিয়ে লেগে সেখান থেকে আগুন ধরে গেল। আর যেই আগুন ধরলো, আস্তে আস্তে হাওয়াতে সেই আগুন সারা জঙ্গলে ছড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি এবং কাঠ পাতা পুড়িয়ে ধ্বংস করে দেয়। তো এই হচ্ছে ছোট্টকে যদি আপনি নগণ্য মনে করেন তো আপনার এত বড় সর্বনাশ হতে পারে। আরবি কবি বলেছেন, কুল্লুল হাওয়াদিসি মাবদা ওহা মিনান নাজারি ওমুযাবুন নারি মিন মুস্তাসগারি শারারি কাম নাযরাতুন ফাতাকাত ফি কলবি সাহিবিহা ফাতকাস সিহামি বিলা কাওসিন ওয়ালা ওয়াতারি ওয়ালমারউ মা দামা যা আইনিন ইয়াকলিবুহা ফি আইনিল গায়দ ফি আইনিল ফি আয়ুনিল গায়দ মাওকুফুন আলাল খাতারি। এখানে আরবি কবি বলছেন, সমস্ত যৌন দুর্ঘটনার সূত্রপাত দৃষ্টি থেকে হয়। যত যৌন দুর্ঘটনা ঘটছে, ভালোবাসা বলুন, তারপরে ব্যভিচার বলুন, তারপরে ধর্ষণ বলুন, টিজিং বলুন, যাই বলছেন, যৌন যত ঘটনা দুর্ঘটনাগুলো আছে, কিস থেকে ঘটে? প্রথম শুরু হয় কোথেকে? এই নজর থেকে, এই দৃষ্টিপাত থেকে। অধিকাংশ অগ্নিকাণ্ড ঘটে ছোট্ট অঙ্গার থেকে, ঠিক চোখ থেকে এটা ঘটে। কত দৃষ্টি তার কর্তার হৃদয়কে ধ্বংস করেছে, ধনুক ও তারহীন তীরের মতো। চোখওয়ালা মানুষ যতক্ষণ কামিনীদের চোখে চোখ রেখে বারবার দৃষ্টিপাত করে ততক্ষণ সে বিপদের উপর দণ্ডায়মান থাকে। যে জিনিস তার আত্মার জন্য ক্ষতিকর তাই দিয়ে নিজের চক্ষুকে খুশ করে, অথচ সেই খুশিকে কোন স্বাগতম নয় যার পরিণাম হল ক্ষতি। লা মারহাবান বি সুরুরিন আযাব আদ-দারারি। আপনার আরামের পর ব্যারাম ভালো না ব্যারামের পর আরাম ভালো? আপনি কষ্টের পর স্বস্তি ভালো না স্বস্তির পর কষ্ট ভালো? আপনি যে স্বস্তিটা চাচ্ছেন, যে আরামটা আপনি করছেন, যে আনন্দটা করছেন মেয়েটাকে নিয়ে দেখা দেখি করে, চোখাচোখি করে, এবার আনন্দ পেলেন, সাময়িক আনন্দ পেলেন, পার্কে বেড়াতে গেলেন, কক্সবাজারে সমুদ্র তটে বেড়াতে গেলেন, এখানে ওখানে বেড়াতে গেলেন, খুব চোখাচোখি হলো, খুব মাখামাখি হলো, কথাকথি হলো। এখন তো মাশাল্লাহ এসএমএসে ঘরে বসে, এসএমএস কি এখন ভিডিও কল? এবং ভিডিও কল তো মাথা থেকে বুঝতেই পাচ্ছেন সব দেখানো হবে, এটা দেখাও ওটা দেখাও করে সব দেখা হবে এই ভিডিওর মাধ্যমে, তো মাশাআল্লাহ সবকিছুই হচ্ছে। এখানে যে সর্বনাশটা হলো সেই সর্বনাশটা সাময়িক আনন্দ, এটা হচ্ছে সাময়িক আনন্দ, কিন্তু এই আনন্দের পর যে কি আছে, হ্যাঁ বুঝতে পাচ্ছেন? এমনিতেই তো লোকেরা বলে কি বলে, ভালোবাসার এমনি গুণ পানের মধ্যে যেমন চুন, অল্প হলে কি অল্প হলে লাগে ঝাল, বেশি হলে পুড়ে গাল। তো ভালোবাসাতে এমনিতেই ক্ষতি আছে, ভালোবাসাটা অবৈধ ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা না, অবৈধ ভালোবাসাতে ক্ষতি আছে। এখানে সাময়িক আনন্দ নিতে গিয়ে অনেক সময় দেখবেন একটা মেয়েকে নিয়ে বেড়াতে গেলেন, পার্কে গেলেন, বসে গল্প করলেন, এখন তাই হচ্ছে, জোড়া জোড়া নিয়ে, বিশেষ করে কলেজে দেখবেন ছাত্র ছাত্রী আপোষে তারা বসে বসে জোড়া জোড়া বসে বসে গল্প করছে, সাময়িক আনন্দ, কিন্তু এর পেছনে আছে বিশাল পস্তানি, বিশাল বঞ্চনা, অথবা বিশাল আঘাত, অথবা বিশাল শাস্তি। এই জগতে, এই জগতে বেঁচে গেলেও পরকালে তার বিশাল শাস্তি আছে, সেটা হয়তো সে খেয়াল করতে পারে না। অতএব সেই খুশিকে স্বাগতম নয় যার পরে কি আছে, অখুশি এবং কষ্ট বা শাস্তি। দৃষ্টিতে যে বিপত্তি সৃষ্টি হয় তার বিভিন্ন পর্যায়ে বর্ণনা করে আরবি আরেক কবি বলেছেন, নজরাতুন ফা ইবতিসামাতুন ফা সালামুন ফা কালামুন ফা মাউইদুন ফা লিকাউ। তার মানে প্রথমেই দৃষ্টি, তারপর মুচকি হাসি, তাই না? তারপর যেমনি হয়ে গেল দৃষ্টিপাত হলো, দেখলো হ্যাঁ কারেন্ট লেগে গেছে, তার মানে তীর লেগেছে, তারপরই হবে কি একটু মুচকি হাসি হবে, দেখবে যে হ্যাঁ এতেও কিছু বলছে না। আর প্রতিবাদ হলে তো বাস কেটে গেল, কিন্তু প্রতিবাদ না করলে একে বলে প্রশ্রয় দেওয়া। যখন কোনো একটা ছেলে কোনো মেয়ের দিকে তাকায়, কিছু বলছে না, হাসি দিল কিছু বলছে না, তার কি হলো, প্রশ্রয় দেওয়া হলো। আর প্রথমেই যদি করে তাহলে বাস, একবার হঠাৎ করে টেলিফোন করলো, হ্যালো ডার্লিং কেমন আছো, তখন যদি মেয়েটা রেগে গিয়েই বলে আরে তুই কে, তো আমাকে ডার্লিং বলছিস কে তুই, তাহলে সমস্যা থাকে না। কিন্তু কে কে তুমি বলে আমি অমুক, আর রং নম্বর, হ্যাঁ রং নম্বর হয়ে গেল, নরম কথা বলে রেখে দিল, আবার টেলিফোন করলো ডার্লিং কেমন আছো, এখনো সময় আছে। কিন্তু যদি সুযোগ দেয় কথা বলা, টেলিফোন করা, তাহলে আস্তে আস্তে সেটা কি হয়ে যায়, এইভাবে আস্তে আস্তে মুচকি হাসি, তারপরে বলে ছবি পাঠাও তোমার। এখন তো আজকাল মাশাআল্লাহ একটু পরিচয় হলেই বলে কি তোমার ছবি পাঠাও ফেসবুকে হোয়াটসঅ্যাপে, রং কানেকশন হয়ে গেছে, রং কানেকশনে ভালোবাসা হয়ে গেছে। আমাদের এখানে মাঝমাতে একটা মহিলা ছিল, বাইরে কাজ করতো, খাদেমা, এক বাড়িতে কাজ করতো, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল এই দাওয়াতি হিসাবে, তার কাফিল আমার কাছ থেকে বই নিয়ে যেত, ক্যাশে নিয়ে যেত, হঠাৎ করে নম্বর টম্বর দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতো। তো হঠাৎ করে রং কানেকশন হয়ে একজন ছেলের সঙ্গে ভালোবাসা, অথচ স্বামী আছে, দিয়ে সেই ছেলে সেখান থেকে ঢাকাতে থাকে, সে বলে আমার সৎ মা, আমার সৎ মা ভালো করে দেখে না, আমার পড়াশোনা করার জন্য টাকা পয়সা নেই, আমার একটা কম্পিউটার কিনতে হবে, এখন আমি কি করি, খালি এই চিন্তা পেশ করেছে। মেয়েটা তখন বুঝতেই পেরেছে যে টাকা পয়সা, আমি তো বিদেশে আছি, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা পয়সা দেবো। টাকা পয়সা দিয়ে সে বেচারি, দেখেন কোথেকে হলো সৃষ্টি, রং কানেকশন থেকে, কথা থেকে শুট হয়, এটা কিন্তু দৃষ্টি না। এখান যদি এই যুগ হতো, মোবাইলের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ বা ফেসবুকের যুগ, তাহলে কি হতো, প্রথমে বলতো যখন ছবি পাঠাও, তোমাকে কেমন, তোমাকে দেখবো, তুমি খুব সুন্দরী, এই সে প্রশংসা করলেই বাস, মা ফুলে কলা ফুলে, কি বলে আঙ্গুল ফুলে কলা গাছ, প্রশংসা করলেই হলো, সামান্য কথাতে শুরু হয়ে গেল, একটু মিষ্টি দিলেই দেখবেন সেখানে চলে এসেছে পিঁপড়ে, তারপরে অনেক কিছু মাছি ইত্যাদি, যাই হোক। তো এইভাবে বাড়তে বাড়তে শেষ পর্যায়ে সেই ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়, কথাবার্তা হয়, সে খালি মিস কল দেয়, এর কথা বলে, টাকা পাঠায়, এই খাদেমার যে খাদেমাগিরি করে কত বেতন পায়, খাদিয়া ফাদিয়া মিলিয়ে যে টাকাটা হয় ছেলেটাকে পাঠায়, শেষকালে বলে কি আমি আমার স্বামীকে তালাক দেবো, তোমাকে বিয়ে করব, আর ও রাজি হয়ে যায় শেষকালে। তারপরে কম্পিউটার ফম্পিউটার সব কিছু দিয়ে টাকা পয়সা পাঠিয়ে শেষকালে যাবে, বিয়ে হবে, তার আগেই কানেকশন, ওটা কি বলে কানেকশন কি হয়ে যায়, তখন বাস, তখন নন কানেকশন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, আর যোগাযোগ নেই, টেলিফোন পাল্টে গেছে, কি হয়েছে কি হয়েছে, বাস হলো, কি পস্তানি হবে বলুন তো, কি বিপদটা হলো, কত টাকা গেল, মেয়ে ছেলে হয়ে বিদেশে থেকে কষ্ট করে কামিয়ে তাকে টাকা পাঠালো, শেষকালে এধার কাও গেল আর উধার কাও গেল। তাহলে প্রথমে যখন সামনাসামনি হয়, প্রথমে দৃষ্টি, তারপর মুচকি হাসি, তারপর দেখলো যে এখন হাসি দিলাম কিছু হলো না, তারপরে সালাম আলাইকুম, তাই না, তখন এবার সালাম দিয়ে শুরু হবে, কথা শুরু হলো ওয়ালাইকুম সালাম, বাস সে তখন কিন্তু সালামের জবাব দিচ্ছে, আর সালামের জবাব দিলেই বুঝতে পারবেন যে খালাস, তাহলে কি হয়েছে, লাইন লেগে গেছে। তারপর ফাকালামুন, বাক্যালাপ হবে, তার সরাসরি হবে, এখানে ওখানে হবে, তারপরে ফাওয়াইদুন, তারপরে হবে সাক্ষাতের ওয়াদা, অমুক জায়গাতে, অমুক পার্কে আমার সঙ্গে দেখা করো, অমুক হোটেলে দেখা করো, অমুক রেস্টুরেন্টে দেখা করো, অমুক সমুদ্র তটে, সমুদ্র সৈকতে দেখা করো, তাই না, অমুক জায়গায় দেখা করার জায়গা নেই, অমুক স্টুডিওতে ছবি তুলতে চলো, সেখানে গিয়ে ছবি তোলার নাম করে স্বামী স্ত্রী বলে ভিতরে ঢুকে যায়, বলে আমরা ড্রেস চেঞ্জ করে নি, তারপরে সেখানে কি হয়, ফামাউইদুন ফালিকাউ, তা সেখানে হয়ে যায় গলাগলি, যে বললাম না, চোকাচোকিতে শুরু হয়ে মাখামাখি হয়ে গেল কোথায়, স্টুডিওর ভিতরে, স্টুডিওওয়ালা ভাবছে মিসকিন জানে না, ও তো পয়সা দরকার, তাই না, যে হোটেলওয়ালা, এখানে তো হোটেল আপনারা শুনেছেন, এখানে আমাদের যে হোটেলগুলো থাকে, আপনি একটা মহিলাকে নিয়ে যান, তখন বলবে হোটেল ভাড়া নেবেন, আমাদের লজগুলোতে যেগুলো হচ্ছে, আমাদের লজগুলোতে এরকম হয়, এখানেও হচ্ছে, তো বলছে এসবাত চাই, তাই না, কি চাই, ওটাকে ইসবাত বলে, আমাদের দেশে আইডেন্টিটি চাই, এটা তোমার বউ দেখাও, তো বলছে তাবকা ফুলুস আল্লাহ কাম তাবকা, এবারে 500 জায়গায় যদি 700 দেয়, তো দরকার কি, অত আইডেন্টিটি দেখার কি দরকার, চলে যাও যাও, ঘর খুলে দেয়, রুম খুলে দেয়, তাই না? এবার আর কে দেখবে যে ওর বউ না ওর বউ না, ওর সাথে ওই খাদেমা এসেছে না ওর সাথে ওর বান্ধবী এসেছে না ওর সাথে কোনো মেয়ে এসেছে, কে দেখতে যাবে? তো এইভাবে সর্বনাশটা হয়, স্টুডিওতে গিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে স্টুডিওর ভিতরে দরজা লাগিয়ে তারা ড্রেস চেঞ্জ করে, একটু ফ্রেশ হয়ে নি তারপর স্বামী স্ত্রীর ছবি তুলবো, তার আগে কি হয় বুঝতে পারছেন? আউযুবিল্লাহি মিন যালিক। তো আরবি কবি ঠিকই বলেছেন, নাজরাতুন ফাবতিসা আমাতুন ফাসালামুন ফাকালামুন ফামাউইদুন ফালিকাউ। শেষকালে বললাম চোখাচোখি থেকে মাখামাখি বা মুখামুখিতে গিয়ে গলাগলিতে পৌঁছে যায়। ক্ষুদ্র অপরাধকে কখনোই ক্ষুদ্র জ্ঞান করা উচিত না, কোন ছেলের জন্য উচিত না, কোন মেয়ের জন্য উচিত না। প্রথমেই প্রশ্রয় দেওয়া উচিত না মেয়েকে, আর ছেলেকেও প্রথমে এইভাবে মানে গড়িয়ে যাওয়া উচিত না। আর অভিভাবক যখন দেখবে যে আমার ছেলের সঙ্গে আমার মেয়ের কিংবা আমার ছেলের সঙ্গে কি বলে আমার ছেলের সঙ্গে অন্য একটা মেয়ের কিংবা আমার মেয়ের সঙ্গে অন্য একটা ছেলের কানেকশন শুরু হয়েছে, শুরুতেই যদি সরিয়ে দিতে পারে তাহলে কি হবে বেঁচে যাবে, আর যদি শুরুতেই সরাতে না পারে তাহলে কি হবে আর সেটাকে আর পারবে না, সামাল দিতে পারবে না। এই যে মসজিদের সামনে দেখেন সিমেন্টের একটা জায়গা করা আছে যাতে কি লাগানো হয়, গাছ লাগানো হয় তাই না? এখানে খেজুর খেয়ে ফেলে দিয়েছে, এই পাতলা মতো গাছটা উঠেছে। এখন যদি এই গাছটা তুলে ফেলে দিই তাহলে আশেপাশে বিল্ডিং এ কোনো সমস্যা হবে? গাছটা যদি তুলে না ফেলি আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হয়ে কি অবস্থা হবে, এমন জায়গা চাইবে যে পাশে যে টাইলগুলো আছে ফেটে যাবে তাই না? আর তুলে ফেলা যাবে, সে বিশাল ব্যাপার হবে তুলতে, আবার লোক ডাকো পয়সা খরচ করো ইত্যাদি। তো ছোট থাকতে তুলে ফেলতে হয়, কিন্তু অনেক সময় অভিভাবকরাও খেয়াল করে না, ও ওটা কে বলছে সহপাঠী, ওটা কে বন্ধু, মেয়ের আবার বন্ধু। আজকাল তো বলছে কোন সমস্যাই নেই, ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা অপরাধ না, ভালোবাসা কি অন্যায়? কত রকম শুনবেন ডায়লগ, আর শোনারও অভাব নাই মাশাআল্লাহ। প্রচার মাধ্যম থেকে নিয়ে আপনি সিনেমা হল যাওয়ার দরকার নেই, ঘরের ভেতরে সিনেমা, আপনার পকেটে পকেটে সিনেমা মাশাআল্লাহ। এখানে আবার কি একটা দেখলাম যে এইটা আপনি এখানে খাড়া রাখবেন এইভাবে, আবার এর উপরে একটা কাঁচ পাওয়া যায়, স্ক্রিন কাঁচ বলছে, সামনে রাখলেই বড় টিভি হয়ে যাবে, এইটাই আবার বড় টিভি হয়ে যাবে, দেখেন না আপনি নেটে, আর নেটে আপনি কি না দেখতে পাবেন, আল্লাহুল মুস্তাআন। তো এইভাবে যে ক্ষুদ্র অপরাধকে কখনোই ক্ষুদ্র জ্ঞান করা উচিত না, কারণ চুল ক্ষুদ্র হলেও তা যদি চোখে পড়ে তো সেটাই আপনার পাহাড়ের মতো হয়ে যাবে, তখন আপনি চোখ নিয়ে স্থির থাকতে পারবেন না। বিছার কামড়ে সাপ মারা যায়, জানেন জানে না, ছোট বিছা তার কামড়ে সাপ মারা যায়। ক্ষুদ্র হুদহুদ পাখি বিলকিস রানীর সিংহাসন ধ্বংস করেছে, ছোট পাখি মনে আছে ইতিহাস বিলকিস সুলাইমানের, ছোট্ট ইঁদুর কত শত গ্রাম শহর ভাসাতে পারে, ওই যে ইঁদুর বাঁধের গোড়াতে বাসা করে গর্ত করে করে গর্ত করে করে পানি কি করে নদী থেকে লিক করায়, লিক করতে করতে সেটা বড় হয়, বড় হয়ে শেষকালে বাঁধ ভেঙে যায়। ছোট ছোট ইঁদুর কত শত গ্রাম ভাসাতে পারে, শহর ভাসাতে পারে। বন্যা এনে বটের বীজ পাখির বিষ্ঠার সাথে বের হয়ে বিশাল বৃক্ষ সৃষ্টি করে, ছোট্ট একটা বীজ পেটে চলে গেছে, তো ছোট্ট একটা পাখির পেটে চলে গিয়ে এক জায়গায় গিয়ে পায়খানা করে দিয়েছে, পাখিটা বীজটা হজম হয়নি, সেই বীজ থেকে এমন আস্তে আস্তে বড় গাছ হবে যে আপনার বিল্ডিংও ফাটিয়ে ফেলবে। ছোট ছোট ইট দিয়ে বিরাট অট্টালিকা তৈরি হয়, একটি ছোট্ট ছিদ্র মস্ত বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, আর জানেন বিন্দু বিন্দু সিন্ধু হয়। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ, ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। একটুখানি ভুল পাপ বা অপরাধকে প্রশ্রয় দেওয়া উচিত নয় কখনোই, কারো না, গার্জেনদের জন্য না, নিজেদের জন্য না, কারোর জন্য না। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে, যারা যদি অ্যাক্সিডেন্ট করে ছোট্ট একটা কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সামান্য কারণে বিশাল অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট বলুন, ট্রেন অ্যাক্সিডেন্ট বলুন, গাড়ি অ্যাক্সিডেন্ট বলুন, সামান্য ভুলের জন্য সামান্য। এই জন্য লেখা থাকে স্টেশনে সতর্কতা হাটেই কে দুর্ঘটনা ঘটি, তার মানে সতর্কতা যখনই চলে যাবে আর আপনি দুর্ঘটনা ঘটবে, অসতর্ক হলেই। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে, একটুখানি বিষের ছোঁয়া মরণ ডেকে আনে, এই দুনিয়ার ভুক্তভোগী সকল মানুষ জানে। সামান্য একটু বিষ খান শেষ। পরিশেষে বলি, পাপ যত নগণ্যই হোক তবুও তা পাপ, অবাধ্যাচরণ যতই ছোট হোক তবুও তা অবাধ্যাচরণ, মহান প্রতিপালকের অবাধ্যাচরণ। কেবল অবাধ্যাচরণ ছোট দেখলেই হয় না, যার অবাধ্যাচরণ করা হয় তার বরত্ব দেখা প্রয়োজন। বিলাল বিন সাদ বলেছেন, তুমি যে পাপ করছো তার ক্ষুদ্রতা দেখো না, বরং যার অবাধ্যতা করে পাপ করছো তার বিশালতা দেখো, নিকে মহান আল্লাহ। পাপকে ছোট ভেব না, বরং যার অবাধ্যতা করে তুমি পাপ করছো তার বিশালতা কত, আল্লাহু আকবর, তার কথাটা ভেবে তুমি পাপ বর্জন করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাদশাহ মিয়া, আমরা পাপ থেকে পানাহ চাই কোথায় বলতে পারবেন? নামাজে, নামাজে প্রথমেই আমরা দাঁড়িয়ে বলি তাকবীরে তাহরিমা, তারপরে সানা বলি। সানার বদলে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আমার পাপ থেকে এত দূরে রাখো যেমন পূর্ব থেকে পশ্চিমকে দূরে রেখেছো। ঠিক আছে, আর কোথায় শেষকালে সালাম ফেরার আগে কোথায় বলি? চারটা জিনিস থেকে পানাহ চাওয়ার পরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরিব। আল্লাহ আমি পাপ থেকে পানাহ চাইছি আর ঋণ থেকে পানাহ চাইছি। তাহলে এইভাবে আমরা পাপ থেকে পানাহ চাইতে পারবো। আর আস্তাগফিরুল্লাহ তো প্রায় সময়ই বলতে, আস্তাগফিরুল্লাহ দিনে 100 বার বলা প্রায় সময় আস্তাগফির আম, আর খাস ভাবে তওবা ইত্যাদি করে আমরা পাপ থেকে বাঁচতে পারবো। আর তওবা করার আগে যাতে পাপ না ঘটে সেটাই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।